Tudo isso. Aí, Budurão. Aí, manda, é o Zene, para os porteiros do futebol, vou mandar esse rumo de polícia. Olá, Bassa, aí, a nossa, mandada, aí, a minha, e aí, a minha. Oi, mosaica, minha, nosso canal, de Jaez, é, mandou para diz, azar que fala, mandou para canal, Jaez, é, mora, mandar, mora, massa, em alô, com nosso canal, que não é coi, ou subida, nem. Mosaica? অর্থ কি মহানটা যে অংশ যে অঙ্গগুলি দেখা যাইতেছে এইগুলিকে নমস্কার অনুযায়ী তুমি কিন্তু বাধা কি হাজর বজর পায়ার কে তারপরে মজুদ হাজর এ মস্কি তরফ বুঝিনি ফিল মুসাফর কিন্তু সফল কে হারা হালাতকে সফল মধ্যে করে দিয়েছে কি করে স্পর্শ করে সবার তিনি বজে কবি কম হলে সবাক হারাম মহারাম অপমিত হয়ে যাচ্ছে বখরাব নজর জানা আজনবী চেহারা কো কি হাতি কো হাই সলাই বাহু প্রশ্ন হয় যে আজনবীর চেহারা এবং হাতকে নজর করা যায় না কিন্তু মস্কের উপর যায় না কে বলে এসছে না ইলেকট্রল দিচ্ছে বখরাব চেহারা আজনবীর কি হাত এবং হাতে আমার চেহারা কি হাই একই না সবক যেগুলো থেকে মোবাররা মনাজার হইতে হবে না তোর সিনেমা আছে এক মিনিট আগে খুঁজে ভরাইছিল খুঁজে আবার আছে কিন্তু যদি কি হয় আঘাত ক্ষোভ ও পুষ্প কোন মারামার করেছি কিন্তু আপনি নষ্ট কর সবরটা বাহিনে যে লাইন লাইন আমি তোমাদের মহারণাতের দিকে নজর করতে বললো মৎস করতে পারবে যে কাউল আলাইসালাম আমি ধ্যান করছি না তুমি আর জিনা কেন বলায় বা জিনা আমার নজর করতে আঘাত নজর কে হয় হন পরসল জরুরি ওরা বাসা বিল খলুয়াত ওয়াল মুসাফারাত কোন মুজায়কা নিয়ে খলুয়াত না হোনা জেনে আর সবর মে কারণ মুজতে আদে সাথে সবর নি জন ঘরের মধ্যে একাই কি আছে এখানে যাওয়া এর কোন অসুবিধা বিল কাউল ইসলাত সাহিবুল মাদা ফাউকা সরাতি জামিন ওয়ালা ইয়া তিন রাত সফরের মন্ত্রতে সফর পর্যন্ত মহিলারা কি করতে পারবে না, একা একই সফর করতে পারবে না। মঙ্গলপুত্র সাথে সবার হোক যারা কি মহারামাত ব্যতীত নিয়ম স্বামী ব্যতীত সে কি করতে পারবে না, মন্ত্রতে সফর কি করতে গিয়ে সফর করতে পারবে না। সম্পর্ক না থাকে অত কি তার স্ত্রীও না তার ভাগ্যে কেন পাই না সার শৈতান তৃতীয় ব্যক্তি কি আছে এবং শৈতানের মধ্যে আমি তার ফলাই দিবে বুঝলি আর নবী পর্যন্ত থাকবে এই ধাপ থেকে ভাইবার কোনো পর খ্যাত গেছে ওয়াল মুরাদু দিনে শিখতে এই মধ্যবর্তী স্থান কি করতে পারবে না, মস করতে পারবে না। ইজা আমিনা সম্পূর্ণ শর্তকে আগর দুনু মামুন হয়ে যায় সবার উপরজন যদি সবার কে হয়ে যায় মামুন হয়ে যায় হাল ভালা না ডরে যিনি খুশ অবরোধ আপনি নষ্ট করবে বা আড়াই হার এত অবরোধ কর সে নিজে ভয় করে অথবা মহিলার থেকে তার ভয়ের আশঙ্কা আছে যিনি আগর মুমকিন দাওয়াতে মহারাজ কা সওয়াল হোনা বি জাতি হ্যা সে নিজে নিজে সওয়াল হইতে পারবে কেন তার অনসারি কা আর মন্দ রুক যাবে কিসে জিসকে হ্যায় সোনে সে আসমান তিনি তাহলে আমার অবস্থা কি নেবেন কি বলতে পারবেন মাস করতে আস্থান অর্থ হয় সাহবত হোক গাইলে সাহবত হোক আস্থান অর্থ এনে গেলে ভাই গাইলে অবশ্যই শুরুতে গেলে ভাই তাকে না পৌঁছে তার শরীরে গর্বজন তার হাতে না من مملوكته كذلك إلى ما يجوز أن ينظر إليه من صفات الحرب وإن يربان ذلك نظر فرا قطر قجلتو جائز أشياء وإن أبو يربان ذلك كن كن عادة نظر فرا যারা মহাধর্মাতকে যে মহাধর্মাতার যে সমস্ত আজ্ঞাগুলি নজর করা দিয়েছে খবর মন্দির ওই সমস্ত আজ্ঞাগুলি নজর করে দিয়েছে ভাই নজর করার জন্য আপনি গায়ত্রী মমলুকা কো করা করতেছকে তো জায়েজ হয় নজর করনা উস আজ্ঞা কি তোর গর্ত না থাকছে লেনা হোক তাকে সবাই কেন সিঁড়িতে যাই থাকছে তো ওই করতে আপনি কে হ্যাঁ মৌলা কে হাজত করবে আর তো সে বাহিরে যেতে হয় মৌলার প্রয়োজনে বুঝলি ওই خدمت کرنے کس کے مولا کی مہمانوں کو مولا کا دیتے ہیں مولا مہمان مہمانداری کرتے ہیں اسے مولا مہمان مہمانداری کرتے ہیں اور یہ بھی اس حال میں اس حال میں وہ اپنی کیا ہے کام کاج کے کپڑا پہنتے ہیں ہم دوست ہیں اس دوران کا گنا پریدان کریں سوابک بدھی کاج کرتے کے بیٹا گنا پریدان کرتا ہے اور تم بھدی ایک کام پریدان کریں اور سارا حال ہوا ہر ضرورت وقت کا دماغ بس ہو گیا اس کی حالت ہر ضرورت ہر ضرورت کا ادانی حکم اور مجھے جو حکم میں پتہ نہیں جیسے کہ کے بندی کہاں مرد جیسے حالت مرد کا یعنی داخل ہو یہ ہفتے مہارت میں داخل ہونا اس کا اس کے اکار محرم کے حکم আকারে মহারে মেলা হকের মধ্যে যেরকম দাখিল হওয়া কিছু দিন যাইছে না ভাই তোর তার প্রয়োজন হয়েছে বান্ধির প্রয়োজন হয়েছে মলার কিনবে মলার কারণে তার বাহিরে কারণ অমল দিল তো আল্লাহ বৃদ্ধি রতে হজরত উমর ব্যক্তি কৃষি ডালিয়া اپنے کیا سیپ اور کیا ہے بولنی ہے نہیں مطلب میں تھے بولنا سے مانگتے تھے دیورا کے ذریعے دورا دارا باری دا بیت لگائی تو شدہ بتا مولا دیورا تو نو لیکن کیتا کے چاہے بیت وقالا حلقی عنقی خمارا یا دفعات جنہیں اے بندی ڈھال دے تو سے طریقے ہے بیمار کو اڑنے کو جنہیں بھی کی تو تشبو کرتے ہرائی کے دیکھی بھان کرس ہرائی اور دیکھی آزاد سی مہیلا کی تھی بھان کرس لگا ہی تو نظر لیا بکنی ہوتا کیا حالا نہیں ہے گھر کے بندی کی پیٹ پیٹ کی طرف نظر کرنا যেরকম মহারণীতে তো রূপ নাই বুঝলি এই জন্য মাধু না সুরা যা পর্যন্ত কিরে মহারণীর দেখুন কি ভাই নজরগণ কি বলতে বছর আল্লাহ বান্দির তোর নজর না খেয়ে দেখি না লিখি দিতে আল্লাহ লিখিল সব দিদি না আল্লাহ জন্য আমার বউকে আল্লাহ হে বুঝলি আর বান্দি অবরের বান্দির নজর না খেলা যে আল্লাহ কেন কেন মহারণের দেখলে তো স্বভাব হওয়া সত্য তার প্যাটপিটকে দেখা কি ভাই সোলার থেকে লোক পাবো যে এখন কিনে ভাই যায় না কার মধ্যে মহারণের মধ্যে তাহলে বলতো রাবলাম কার মধ্যে অবরের বান্ধির প্যাট ইয়ার নাবি থেকে হাঁটু পর্যন্ত দেখা এটা কি হবে না যাই ধরো কামাল ইয়াসি আর কামেল হলে সব দেখলে তো লোকজন মামলুকা করেছেন আমি তাহলে মামলুকা শব্দ বোঝার দিকে یہ کامل جنہیں نام بدت المملکات بنت دنون یہ شامل کرتے ہیں مدبر مقدر کمبرت جنہیں سبھی جگہ کیسے پڑے چاہے اوپر رکھے مدبر غلام ہو بندی ہو مکاتبہ بندی ہو با کمبرت یہ تحقیق ہے مستی حکم کرائی پیسہ کمائی کر تر کی گلام یہ مملکت کے نظر تو مکت فن یہ دیکھا دیکھے تم کی کرا تم کمائی کر دو یہ مست سے جس سے ساری کو دور کیا جاتا ہے جی ضرورت باندھی ایک پیسہ باندھی تھا سب نا সে মতো তো বান্ধি না কেসিনি দিতে হবে আমি যাই লাই বাউলে আদম ফাজিল এন গাব রেন্ডার ইতা বার মনসি আসতে চলা আর হন উতারনে মে সোয়ার কারণে মে এটা বলে মোহাম্মদ রবলনে আসতে জরুরত করতে যে কারণ দেশে মানুষ অন্য রাস্তা অবলম্বন করে বাসার উপায় তাহলে দেখে হাজত বলা কারণে যেরকম তোমার কাছে জমিন টমিন আছে দেখতে যেতে পারবা এখানে জমিন দেখার জন্য যেতে গেলে সর বেরো যেতে পারে অথবা এখানে পায়ে হাইতে যেতে পারে হাজার বুঝেছিনি এই রাস্তা অবলম্বন করা হইত উপায় অন্য রাস্তা তো অবলম্বন করে এর থেকে বাঁচার কোনো রাস্তা থাকে এটাকে কী বলা হাজার আর এই রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা নাই সেটাকে জরুরত বলা হয় হাতে তার জরুরত নেই ব্যবধান বলছেন তো কোনো অসুবিধা নিয়ে মস্কের না কোন জায়গা হবে যে জায়গা হবে নজর কেনা যায় বান্ধে যে সমস্ত জায়গা বুঝলি নিও দেখুন যাই যাচ্ছে তাহলে মস্কর জায়গা আছে কার বন্দি অপর বন্দি অপর বন্দি অপর কে যদি কি খরিদ করতে চায় সে বাজারে গেছে বন্দি কেনার জন্য ইলা খাবা এটা ডরেস থাকে যদিও এখতিয়ার বই থাকে, তবু কি করতে পারবে যে সমস্ত জায়গা নজর করে যাইতেছে ওই সমস্ত মহলকে যদি তার কি থাকে ভাই কিনতে যাই, যদি এস্তেহার মজুদ ভাই কিনতে যাই, যদিও খরিদ্দারে কি থাকে ভাই এক টাকা দেয়, যদিও খরিদ্দারে কি থাকে এক টাকা থাকে। ভিত্তিতে এখানে কি রে মাস করা কেউ যায় কিন্তু আজমিয়া কি মানে ফুল কে পুরুষ کھولتے حکم کھولت کی جا کھولت کی بیرس جلدی بانگلا بیرس کرے گا بیرس کرے گا جو حرام تھا اس کی خاصی کرنے سے پہلے ہاشی کرار پورے تر حرام چل ہاشی کرنے پر تعلق حلال ہوا اور تاکہ جے رکم تر دیکھا نظر کر حرام چل ہاشی کرار پر تر نظر کر کے ہاں یو جان یو جو پھول ہے مجھے بات کر سکتے ہیں یہ پھول تار مجھے بات کرتے ہوئے ایسے مکھنا سرودی مینا نافا اور تو کہ جدا کازر میں جو مہیلا نو تو گھر تو اصل ہے شے مہیلا نا اصل کی دا کو دوری اسی نہیں بھائی پروش ہے پروش کین تو شے کی مہیلا بیر تو جیا ہرا جے اے پارٹی دے دن نا ہے پتی کے گورت نے چا دا بالو لا دے کرے ٹھیک نا ہاں جو ردی افعال کہتے ہیں جن میں کاج کرنے میں کہ ہدر مت ہے لن فحل الفاس اور وہ جو پھول ہے فاس ارے وہ تو ایک دن ایک کا جب وہ بات ہو ان لازم کا حد تو ہے ہر طور پر کو کیا یا ماں پر نہیں پوچھ کر دستی ہے یہ ایرر بہت سمارٹ ہے یہ ہے ہے نہیں بہت سمارٹ ہے جی جی بل ہاتھ ہی نہ یہ فضل فيه بس نہیں ہاتھ ہی کے پکڑے اس کے اندر حکم یہ حکم دیتا ہے اللہ المحضر جو یہ تے جو حکم ہے یہ حکم تھا مجھے کہ کیا سب رہا سلا سا یہ کرے بھائی نہیں یہ چاہیے یہ خوشی ہو مجھو مکرنا سے ردی ہو جو یہ تے حکم دے جا سے تارا کرے بھائی پھول حکم ہے جال حکم مجھے بلائی تازہ جنہ بلینا نظر کرا کینا جائز اسے ہیں قالوا لا يجوز للمملوك ان يدل سيدا مملوك بس سيدا دي کے نظر کرتا ہے اب تو کہ یہ غلام اتنے بالے غلام تھا مالک اب نے مالک دی کے نظر کرتے پڑھتے الا الى ما يجوز الحكم مگر تو چاہے آپ تو بھی کلے نہ کر سکتا آپ نبی جو میرے گھر کا محرمے جی رکم پیٹ پیٹ سر ہم کے امر دیکھتے پڑے تدر کی مملکا تر سائد پیٹ پیٹ بادے باقی امر کی دیکھتے کیا بولے وہ آدھ سابر سابر مطلب دور کرتے گا ایک ملاقات ایسا نا بھائی یہ ذرا کی ہے ماری کوئی گلام ہوئی نہیں مہیلا کتا ہوئی نا لأن الحاجت متحقق ایرا دلیل بین دوتے کیوں کہ حاجت متحقق ہے لی دخولی علیہ داخل ہونا مملوک کا مملوکہ پر مجھے نہیں مملوکہ دار مملوکہ روے داخل ہوا کے روے پروی جنہ سے بھائی کہنا من غیر استدان بغیر کے منمتی کے عزت کے ایرا کار دلیل گلو امام شافی امام امام ولن انہو قولوں غیر محرم تو مملوک یا قول غیر محرم ہے جنہیں اللہ جاؤ جی بس انہو قول غیر و انہو لا جاؤ جن سے سمی مملوک سے مولانتر کے یا باندی سے سمینا ارے بسر مملوک کا سمینا مملوک کے مطار کے سیدہ سمی اور شہوت متحقق ہے شہوت بھرپور موجود ہے بھائی شہوت بھرپور موجود ہے یہ جواز ہے کیا پھر جملہ پھر جملہ تو مندر بھی کے بیوہ کو انجائے سے پھر جملہ تو مجھے نہیں بلے شمار تو کی عدد کر دی لگ باندھی عدد یہ مملکہ عدد کر دی لگ گلن کے یہ باندھی بھی یہ مولا کے بھی چلا دار سیدہ کے بھی ہوئی چمرو تو سائدہ جدی تار مملوک گلام کے آزاد کرے دیں پہلے ہم تو اس سے بیوہ شریع سے بدا سے تو لہذا بیوہ پر کے امکان آسے بیوہ مجھے جملہ تاک سے بیوہ بڑھتے بڑھے تاک شامینہ چھے غیر محرم لہذا فہول تو انہیں جو آدم بھی جی حکوم جنیو تار ایک ہی حکوم اور تو کی تار مملوکیا مالکار کی کرتے بڑھے کہ ہاتھ امام پاک دیکھتے پڑے ان انگ کے دیکھتے پڑے حاجت کا پرشن حاجت حاجت چھیے کی کاسر لمبا سورا نا بچہ مت سوٹ کر سکتا دادا لگے سوٹ کر دادا یہ حاجت رکھے تو لمبا نا پانی اور تو کہ یہ باندھی کی کر مملو کی کرو بھائی کاس کرو گھر کا کی پروجن سے اللہ حاجت کا سرتون حاجت کے چھوٹا ہے اتنی لمبا نہیں ہے باندھی کے اندر جو حاجت ہے جن نہ ہو یا ملو کیونکہ عمل کر گا خیر جل بھائی دے لا داخل بھائی دے گھر بھائی کاس کرو گھر نہ مورد بھی نس جن دکان مجھے نہ پلائی سائد حسن وغیرہ ہم بولتے ہیں یہ لا یا گرن نا کو سورۃ النور تم نے کہ سورۃ النور میں دو کا نام فائن نہیں انا جو او ما ملک تھا میں نو یہ کہ اناس کے اندر ہے دو نا ذکر نہ کر ذکر جی ہے مناس وای باندر باندر دے ما ملک تھا میں نو ہن نو دے کہ مرن کے باندھی مملوک نہ مملوکا